السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে রমজানুল করিমের পূর্ব মুহূর্তে শাবান মাসের শেষ দিকে আজিমপুর কলোনিতে মহিলাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মঙ্গল কামনা করেন, যাদের ভালোবাসেন, কেবলমাত্র তাদেরকে দীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: من يريد الله به خيرا يفقهه في الدين. الله رب العالمين যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, একমাত্র তাকেই দ্বীনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমরা আজকে যখন মেয়ে লোকেরা বিভিন্ন বাজারে অর্ধনগ্ন বা উলাঙ্গপনা বেহায়াপনার সাথে জড়িত হয়ে মার্কেটে ঘোরাঘুরি করছে, যখন মেয়েরা বিভিন্ন পরপুরুষের সঙ্গে সময় কাটাচ্ছে, সেই মুহূর্তে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে এই দিনের কথা শোনার জন্য বসার তৌফিক ইনায়াত করেছেন, এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের এক বিরাট অনুগ্রহ এবং সত্যিকার আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবেসেছেন তারই প্রমাণ করে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: লাইন শাকারতুম লাযীদান্নাকুম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নেয়ামতকে পেয়ে তার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের সে নেয়ামতকে আরো অনেক গুণে বৃদ্ধি করে দিব। পক্ষান্তরে যদি আমার নেয়ামতকে পেয়ে তোমরা আমার নেয়ামতের অশুকরি করো, অকৃতজ্ঞতা করো, আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিব। এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য। আজকে আপনারা দিনের কথা শোনার সুযোগ পাচ্ছেন। আমাদের অনেক বোনেরা আছে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, যারা ইন্টারনেটের মাধ্যমে আমাদের লেকচার শুনে, বক্তব্য শুনে তারা কান্নাকাটি করেন যে আমরা আপনার বক্তব্য সরাসরি শুনতে পাচ্ছি না, আমরা আপনার লেখা বইগুলো পাচ্ছি না, আমরা বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক বক্তব্য শুনে দিন থেকে দূরে সরে যাচ্ছি। কোরআন এবং হাদিসের এই জন্য সহি জ্ঞান অর্জন করার সুযোগ লাভ করা, এটা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। আমাদের সামনে রমজানুল করিম, এই রমজান মাসে আমরা রমজানকে কিভাবে বরণ করব। আমরা দেখি একদল নারী পুরুষ বর্ষ বরণ করার জন্য ব্যস্ত হয়ে যায়, নববর্ষ, পান্তা ভাত, আরো কত কিছু এরা করে, আর একদল মুমিন তারাও তৈরি হয় রমজানুল করিমকে বরণ করার জন্য, ইস্তেকবাল করার জন্য, রমজানকে স্বাগত জানাবার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল করিম সম্পর্কে বলেছেন যে রমজান মাস এমন একটা মাস যে মাসে তুসাফাদু ফিহি শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। রমজান মাসে তুফাত্তাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া তুগলাকু আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিহি লাইলাতুল কদর, রমজান মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, হিয়া খায়রুম মিন আলফ শাহর, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা আল খায়র কুল্লাহ, যে ব্যক্তি রমজানের এই লাইলাতুল কদরের বরকত থেকে বঞ্চিত হলো, মর্যাদা লাভ করা থেকে বঞ্চিত হলো, সেজন্য সমস্ত মঙ্গলময় জিনিস থেকে বঞ্চিত হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইউগফারু লিসসাইমিন ইলা আখির লাইলাতিন মিন রমাদান, রমজান মাসের শেষ রাতে রমজানের রোজা যারা পালন করেছে তাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। এজন্য রমজান মাসের মর্যাদা অনেক বড়। রমজানের কেন এত মর্যাদা? কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআনুল কারিমকে নাজিল করা হয়েছে। বোঝা গেল কোরআন নাজিলের মাস হওয়ার কারণে এই রমজানের এত বড় মর্যাদা। আমরা বাংলাদেশে অনেক দিবস পালন করে থাকি, ভাষা দিবস, তারপরে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই দিনগুলো কত এলো কত গেল, পৃথিবীর কোনো মানুষ খোঁজ রাখার প্রয়োজন মনে করে নাই। কিন্তু যখন এই নির্দিষ্ট দিনে বিশেষ কোনো ঘটনা ঘটল, তার কারণেই এই দিনগুলোর মর্যাদা বেড়ে গেল। ঠিক এরকমভাবে পৃথিবীর ইতিহাসে রমজান মাস কত এলো কত গেল কেউ খবর রাখার প্রয়োজন মনে করে নাই। কিন্তু রমজান মাসে একটা মেহমানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, ওই মেহমানের আগমনের কারণে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেল। সেই মেহমান হচ্ছে আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু, রমজান মাস হচ্ছে সে মাস যেই মাসে কুরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। এই কুরআনুল কারীমের কারণেই মূলত আমাদের নবীজির মর্যাদা। এই কুরআন যে মাসে নাযিল হয় সে মাসের মর্যাদা বেড়ে যায়, এই কুরআন যে রাতে নাযিল হয়েছে সে রাতের মর্যাদা বেড়ে গেল। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন কি লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। এই কোরআনুল কারীমের কারণে আমাদেরও মর্যাদা। আমরা কোরআনুল কারীমকে যত বেশি পড়াশোনা করব, গবেষণা করব, আমল করব, আমাদের মর্যাদা তত বেড়ে যাবে। সেজন্য আমরা রমজানুল করিমকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করব, অন্তরের কান দিয়ে আমরা এগুলো শুনব। আমি প্রথমেই কোরআনুল করিমের সূরা তওবার 111 নম্বর আয়াতটা পেশ করছি, যেটা প্রত্যেকটা মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইস্তারা ক্রয় করেছেন মিনাল মুমিনিন মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান এবং মালকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে। আপনারা জানেন বেচা কিনা করতে হলে কয়টা জিনিস দরকার হয়? চারটা জিনিস, একজন বিক্রেতা, একজন ক্রেতা, আর হচ্ছে যে পণ্য বিক্রি হচ্ছে, আর হলো মূল্য। এখানে আয়াতে লক্ষ্য করলে আপনি দেখবেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহাশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? আল্লাহ। বিক্রেতা হচ্ছে কে? মিনাল মুমিনিন মুমিনরা, মুমিনদের থেকে আল্লাহ ক্রয় করছেন। কি ক্রয় করেছেন? পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল। এবারে বিনিময়টা কি? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এটা নিশ্চিত যে যে ব্যক্তি কিনে তার কাছে ওই জিনিসটার মূল্য আছে বলেই তো কিনে। বিক্রেতার প্রয়োজন নাই, কিন্তু ক্রেতার প্রয়োজন আছে বলে সে কিনে। অথচ আমাদের জান মাল সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা সবকিছুর মালিক হওয়া সত্ত্বেও আমাদের জান মাল ক্রয় করে নিচ্ছেন কি জন্য? এটা গুরুত্ব বুঝাবার জন্য যে আমাদের একটা বড় কাজ করতে হবে। সেই কাজটা কি? আজকে আমাদের মনে রাখতে হবে এই আয়াত সকলেই পড়ে, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এই পর্যন্ত সকলেই পড়ে, এই পর্যন্ত পড়ার পরে আর সামনে বাড়ে না। তাবলিগলারা বলেন, অন্যান্য পীরসাহেবরা বলেন, রাজনীতিবিদরা বলেন, সকলেই এই আয়াতটা পড়ে, কিন্তু এই পর্যন্ত পড়ে। ওই যে ইন্ডিয়া যেরকম ফারাক্কার বাদ দিয়ে নদীর পানির স্রোত অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, ঠিক এরকম ভাবে আল্লাহর কালামের এই আয়াতটাকে তেলাওয়াত করে মানুষেরা আর একদিকে ঘুরিয়ে দেয়। সেজন্য আজকে আমরা জানব যে আল্লাহ যে মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, সেই জান মাল আল্লাহ তাআলার কাছে হস্তান্তর করতে হবে নাকি বিক্রয় করে আপনি মাল দিবেন না? বিক্রয় করে নিশ্চয়ই মাল তাকে দিতে হবে। এবারে আল্লাহ তাআলা বলছেন, আয়াতটা আপনারা কোরআন খুলে দেখবেন, সূরা তওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এবারে তোমাকে বাজার যেতে হবে। বাজারটা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে, কেতাল করে। ইউকাতিলুনা যুদ্ধ করে, বুঝা গেল আল্লাহর রাস্তায় যারা জানমাল বিক্রয় করে দিয়েছে তাদের সেই জানমাল হস্তান্তর করার জন্য বাজার হচ্ছে কোথায়? যুদ্ধের ময়দান। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। ফায়াকতুলুন, তারা মারে, কতল করে, হত্যা করে। ওয়া ইউকতালুন, আবার কখনো তারা নিজেরা নিহত হয়ে যায়। এইরকম যারা আল্লাহর কাছে জীবনকে এবং মালকে বিক্রয় করে দিয়েছেন, আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই ওয়াদা আল্লাহর পক্ষ থেকে তাওরাতে, ইনজিলে এবং কোরআনে রয়েছে সত্য ওয়াদা। আমরা যেমন জমি কিনতে গেলে তালাশ করি দলিল ঠিক আছে কিনা, বাংলাদেশ আমলের দলিল, তারপরে পাকিস্তান আমলের পর্চা ঠিক আছে কিনা, ব্রিটিশ আমলের পর্চা আছে কিনা, কি যেন বলে SA, RS, CS, এই সমস্ত পর্চাগুলো আমরা দেখি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই সত্য ওয়াদা রয়েছে তাওরাতে, সত্য ওয়াদা রয়েছে ইনজিলে, এই সত্য ওয়াদা রয়েছে কোরআনে। তার মানে ব্রিটিশ আমলের দলিল, পাকিস্তান আমলের দলিল এরকম বাংলাদেশ আমলের সব পর্চা ঠিক আছে, মানে তাওরাতে আছে, ইঞ্জিলে আছে, কোরআনে আছে। ইঞ্জিল হচ্ছে আমাদের নবীর আগেরটা, ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছিল, আর তাওরাত হচ্ছে তারও আগে, মূসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাযিল হয়েছিল। আল্লাহ বলছেন এই তোমাদের জন্য ওয়াদা রয়েছে তাওরাতে, এই ওয়াদা রয়েছে ইঞ্জিলে, এই ওয়াদা রয়েছে কোরআনে। আমরা কি আল্লাহর সে ওয়াদা বিশ্বাস করি না? আল্লাহ আমাদের জান মাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার! আমরা সকলেই আল্লাহর কাছে জান মাল বিক্রি করার জন্য তৈরি আছি কিনা মনে করতে পারেন? আল্লাহ ওয়াদা পূরণ করেন কিনা, ঠকলাম কিনা? জমি কিনতে গেলে তিনটা জিনিস দেখতে হয়। একটা হচ্ছে জমির দলিল ঠিক আছে কিনা, দুই নাম্বার হচ্ছে জমির দখল আছে কিনা, তিন নাম্বার হচ্ছে মালিক ঠিক আছে কিনা। এখানে আল্লাহ তাআলা বলছেন অসুবিধা নাই, মালিক ঠিক আছে। আল্লাহ বলছেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে আর বেশি ওয়াদা পূরণকারী কে আছো? আল্লাহর চেয়ে অধিক বেশি ওয়াদা পূরণ করার মতো কে আছে? তার মানে আল্লাহ ওয়াদা পূরণ করবেন। এরপরে আল্লাহ বলছেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল লাযী বায়আতুম বি, সুতরাং তোমরা আনন্দিত হও, খুশি হও ওই বেচা কেনার মাধ্যমে যে বেচা কেনা তোমরা করেছো আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে তোমরা যে বেচা কেনা করেছো। আল্লাহ বলছেন ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা, বড় কামিয়াবি এটা যদি করা যায়। এবারে মাল কেবল বিক্রি করলেই তো হবে না, আল্লাহ কি পচা মাল কিনবেন? আল্লাহ তাআলা যে মাল কিনবেন সেই মালের কিছু কোয়ালিটি আছে। আমরা যারা আল্লাহর কাছে নিজের জান মাল বিক্রয় করতে চাই, আজকে আলোচনা তাদের জন্য যে কি কি কোয়ালিটি অর্জন করতে হবে, কি কোয়ালিটি অর্জন করলে তারপরে আল্লাহ কিনবেন। আপনি যেমন পচা মাছ, পচা চাল, পচা ডাল, নষ্ট তেল, পেঁয়াজ রসুন তরি তরকারি আপনি ক্রয় করেন না, ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যে জীবনের মধ্যে যার জানের মধ্যে শিরিক আছে, বেদাত আছে, কুসংস্কার আছে, এইগুলো ক্রয় করবেন না। সেই জন্য আজকে আপনাদের সামনে আমি মালের কোয়ালিটি, আমাদের কি কোয়ালিটি, কি গুণ অর্জন করতে হবে, সেই গুণগুলো এক এক করে আলোচনা করব। এটাই আজকে আলোচ্য বিষয়, আমরা যাতে রমজানের জন্য সেই প্রস্তুতি গ্রহণ করতে পারি। এজন্য কিতাবুল আকায়েদ যেটা আপনাকে দেওয়া হয়েছে আপনাদের হাতে, এই কিতাবুল আকায়েদ পড়বেন। এখানে দেখবেন শিরিকের উপরে দীর্ঘ আলোচনা আছে, প্রায় 350 প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, যেগুলো আপনাদের প্রত্যেকটা মুসলিমের জন্য জরুরি। আমি এটার নাম দিয়েছি কিতাবুল আকায়েদ না খালি, বরং আকিদা, ইসলামী আকিদার প্যাকেজ। একটা প্যাকেজের মধ্যে যেমন সব থাকে, এখানে সবই আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর উপর ঈমান আনার কি অর্থ, ফেরেশতার উপর ঈমান আনার কি অর্থ, রাসূলদের প্রতি ঈমান আনার কি অর্থ, ইসলাম কি অর্থ, ঈমান কি অর্থ, কে মুমিন কে মুসলিম, এই জাতীয় অনেকগুলো প্রশ্ন। এরপরে আছে প্রচলিত শিরিক বেদাত, এই সমস্তগুলো বর্জন করে তারপরে আমরা এই কোয়ালিটিগুলো অর্জন করব। আসুন এবারে সূরায়ে তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যে মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করেছেন তাদের মধ্যে এই গুণগুলো থাকতে হবে। এই আয়াতে 9টা গুণ, 9টা বৈশিষ্ট্য, 9টা কোয়ালিটি আলোচনা করেছেন, আমরা এক এক করে শুনব। আল্লাহ তাআলা বলছেন আত্তাইবুনা আলাবিদুনা সাদাবিদুন আলহামিদুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। الله رب العالمين বলেন আল্লাহ তাআলা যে সমস্ত মুমিনদের থেকে জান এবং মালকে ক্রয় করেছেন সেই মুমিনদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য এই গুণাবলী থাকতে হবে। আত-তাইবুন, এক নম্বর হলো তারা হবে বারবার তওবাকারী। জীবনে যদি গুনাহ হয়ে যায় আবার সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসবে। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে ফিরে আসা। আপনার সন্তান যেরকম পালিয়ে যায় আবার ফিরে আসে, ভয় পায় আব্বা আম্মা মার দেয় কিনা, তখন আব্বা আম্মা বলে না না ফিরে আসো, আমি তো তোমার মা, আমি তোমার আব্বু, ফিরে আসো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও তার বান্দাকে ডাকেন, যত অন্যায় করো গুনাহ করো ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করে দিব। এই জন্য যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন, তাদেরকে পছন্দ করেন, তাদের জানমাল ক্রয় করেন। এই জন্য শুরুতেই বলা হয়েছে আত-তাইবুন, যারা বারবার আল্লাহর কাছে তওবা করে। জীবনের সারা জীবনটা চলে গেছে অন্যায় করতে করতে, গুনাহ করতে করতে, আল্লাহ বলেন ভয় পেও না, আমি তোমার রব। অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রবের পক্ষ থেকে এলান শুনো, ঘোষণা শুনে নাও, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব, আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমার ডাক কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা আরো অনেক জায়গায় বলেছেন, আমার দেশে সমস্যা হচ্ছে মানুষ কোরআন পড়ে না, পীর সাহেবদের বক্তব্য শুনে, কিছু বক্তাদের বক্তৃতা শুনে, আর তারা বই লিখে দেয় যে বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চান না, পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করে তারপরে আল্লাহ মাফ করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ইয়াকা নাবুদু, আমরা সরাসরি আল্লাহকে বলছি ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, এখানে কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, আল্লাহকে সরাসরি বলতে হবে। এগুলো পীরদের বানানো কথা যে বান্দা অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চাহেন না, পীরের কাছে বললে, পীর অনুরায় বিনয় করে আল্লাহর কাছে বললে তারপরে আল্লাহ মাফ করেন, এগুলো মিথ্যা কথা। আসুন কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন কি বলে। কোরআনে আল্লাহ তারা বলছেন ওয়াইযা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, হে নবী আপনাকে যদি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কত দূরে আছি, আমি কি করি, আল্লাহ বলছেন ফাইন্নি করিব, আমি তো বান্দার কাছে আছি, আমি বান্দার কাছে। উজিবু দাওয়াতাদ্দাই ইযা দানি, আমি বান্দার ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাক দেয়, যখন ডাক দেয় আমি তখনই সাড়া দেই। আর এক আয়াত আল্লাহ বলছেন উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, আপনি ওদেরকে বলুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহর রহমতের থেকে নৈরাশ হওয়া হারাম। আমরা আল্লাহর কাছে আশাও রাখবো, ভয়ও রাখবো, ভয়ও রাখবো, আশাও রাখবো, ভয় রাখবে যে না যেন আল্লাহ আমাকে কোনো গুনাহের কারণে জাহান্নামে শাস্তি দিয়ে দেন, আশা রাখবো এই যে আল্লাহ তো দয়ালু, আল্লাহ নিজেই বলেছেন অন্যায় করলে তওবা করো। তওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা, অতীতের অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, লজ্জিত হওয়া, ভবিষ্যতে না করার জন্য অঙ্গীকার করা, এটার নাম হচ্ছে তওবা। তওবা মানে খালি মুখে আস্তাগফিরুল্লাহ পড়ার নাম নয়। এজন্য মনে রাখতে হবে এরকম তওবা করার পরে আবার যদি গুনাহ হয়ে যায় আবারও আমরা আল্লাহর কাছে তওবা করব, গুনার থেকে ক্ষমা চাবো। এরকম যদি 70 বারও একটা গুনাহ করে ফেলে একদিনে, আল্লাহ তাআলা বলে আমি তাকেও কবুল করব যদি সে খালেস দিলে তওবা করে। আল্লাহ বলছেন উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, নৈরাশ হওয়া যাবে না। নিশ্চয় আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ তাআলা সরাসরি শুনেন এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা আমার অন্তরের খবর জানেন, আমার কথা শুনেন, এই বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে। ওয়ারিদ, ওয়ারিদ মানে হচ্ছে তোমার মুখের থেকে বের হবে, আমি সঙ্গে সঙ্গে তোমার কথাটা শুনে নিব। এই জন্য একটা মোবাইল কোম্পানিও নাম দিয়েছিল ওয়ারিদ। তারা হয়তো এই শব্দটা কোরআন থেকে নিয়েছিল, তারা বুঝতে পেরেছিল ওয়ারিদ মানে হচ্ছে যে এক মুখ থেকে বের হবে, সঙ্গে সঙ্গে কানে পৌঁছে যাবে, এটার নাম হচ্ছে ওয়ারিদ। আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, বান্দা আমি তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে। এই জন্য প্রথম গুণ আমাদের তওবা করতে হবে। আত্তাইবুন, রমজান মাস আমাদের সামনে, আমরা আমাদের জীবনের সব গুনার থেকে তওবা করব। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি, আত্তাইবুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, তাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন, তারা আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী, তওবাকারী। দুই নাম্বার হচ্ছে আল-আবিদুন, তারা আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করে, তারা ফরজ নামাজগুলো ঠিক মতো পড়ে, রুকু সেজদা ঠিক মতো করে, রুকুর থেকে সোজা দাঁড়ায়, সেজদার মধ্যে গিয়ে স্থির হয়ে যায়, কাকের মতো ঠোকর মারে না, ঠিক মতো ভাবে আল্লাহর ইবাদত করা, সিয়াম পালন করে, যাকাত আদায় করে, হজ করে, সবগুলো তারা ঠিক মতো পালন করে, আল-আবিদুন। এখানেও মনে রাখতে হবে, পীর সাহেবরা এখানেও সর্বনাশ করেছে। আমাদের দেশের এক শ্রেণীর সুফিবাদ, পীরবাদ, এরা যারা বিশ্বাস করে, এরা দেখবেন অনেক গল্প করে যে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে নামাজ রোজা ইবাদত কিছুই লাগে না, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা কিন্তু কোরআন দিয়ে দলিল দিবে আপনাকে। কোরআনের একটা আয়াতে আছে, সূরায়ে জুমারের 99 নম্বর আয়াতে বলা আছে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। তো ইয়াকিন আসলে ইবাদত লাগবে না, এইটা দিয়ে ওরা দলিল দেয়, এই তো ইয়াকিন আসলে লাগবে না। ইয়াকিন মানে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম। আমরা এই আয়াতের অর্থ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন দেখব। আপনারা তাফসিরে ইবনে কাসির আপনাদের কাছে আছে, দেখে নেবেন সূরা জুমার 99 নম্বর আয়াত। আল্লাহর নবী ব্যাখ্যা করেছেন এই আয়াতের অর্থ ওই পিশাব যা করে, সুফিরা ভণ্ডরা যা করে তা নয়। আয়াতের অর্থ হচ্ছে ওয়াবুদু রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণে ইয়াকিন না আসে। আর এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু, তার মানে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকতে হবে, তারও জন্য কোনো ক্ষমা নাই। আমাদের নবীজি সারা জীবন ইবাদত করেছেন। আপনারা হাদিস পড়ুন, বুখারীর কিতাবুস সালাতের মধ্যে দেখবেন আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, একবার এশার সালাতের আজান হয়ে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন নামাজ কি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কি বললেন, ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলাল্লাহ, হে নবী আপনার জন্য অপেক্ষমান রয়েছে, আপনি গেলেই তো জামাত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী উযু করলেন, বেহুশ হয়ে পড়লেন, চার চার বার বেহুশ হয়ে গেলেন। পঞ্চমবার আবু বকরকে বললেন যে নামাজ পড়াও, মরু আবা বকর ইউসাল্লি বিন্নাস, তোমরা আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর আদেশ প্রাপ্ত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর যায় নামাজে দাঁড়িয়ে, মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করা শুরু করলেন। এবারে আল্লাহর নবী একটু সুস্থ হলেন, উযু করলেন, দুইজন সাহাবীকে ডাকলেন, এক পাশে আলী এক পাশে বেলাল, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে মসজিদে জামাতে হাজির হওয়ার জন্য রওনা হলেন। বুখারীর হাদিসে বলা হয়েছে ওয়ারে জালাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ, যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন লিয়াগফিরালাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও অসুস্থ থাকা অবস্থায়ও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে রওনা হলেন, আর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। এর পরেও যদি কোনো পীর বলে, কোনো সুফি বলে, কোনো দরবেশ বলে যে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে নামাজ রোজা লাগে না, সেগুলো পীর না শয়তান, পরিষ্কার শয়তান। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কারোর জন্য ইবাদতকে মাফ করে দেন নাই, এজন্য রমজান সামনে আমরাও বেশি করে ইবাদত করব। দুই নাম্বার কোয়ালিটি বলছিলাম, আল আবিদুন, তারা ইবাদতকারী হবে, আল্লাহর ইবাদত করবে, কোন অবস্থাতেই তারা আল্লাহর ইবাদত থেকে গাফেল হবে না। হ্যাঁ, তবে মেয়ে লোকের জন্য মাসিক ঋতুস্রাব চলাকালীন অবস্থায় নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেজন্য মাফ, রোজা মাফ করা হয় নাই, তবে ওই অবস্থায় রোজা রাখবে না, পরে কাজা করবে, এটা ভিন্ন জিনিস, আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া আছে। কিন্তু এরকম অনুমতি যাদের জন্য দেওয়া হয় নাই, তাদের জন্য কোন অবস্থাতে রোজা নামাজ মাফ হয় না, এগুলো ভণ্ডামি কথা। এই লোকগুলো নিজেরা নামাজ পড়ে না, মানুষদেরকে মুরিদ বানিয়ে তাদের থেকে পয়সা কামাই করে, এই জন্য এগুলোর থেকে বাঁচতে হবে আমাদেরকে। আল আবিদুন, আমি সূরা তওবার 112 নম্বর আয়াতের থেকে মুমিনদের কোয়ালিটি, যে মুমিনদের জান মাল আল্লাহ ক্রয় করেছেন সেই মালগুলো কেমন হবে, সেই মুমিনদের বৈশিষ্ট্যগুলো কি হবে, সেগুলো আলোচনা করছি। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল হামিদুন, তারা সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সুখের মুহূর্ত দান করবেন, কোন নিয়ামত দান করবেন, তারা বলবে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো খবর শুনলে বলবে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কেউ কিছু দান করলে বলবে জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুক, ভবিষ্যতের কোনো কাজের অঙ্গীকার করলে বলবে ইনশা আল্লাহ, অতীতে কোনো নিয়ামতের কাজ পেলে বলবে আলহামদুলিল্লাহ, সর্বক্ষেত্রে তারা আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা পেশ করবে। এটা তিন নাম্বার গেল। চার নাম্বার আসাইহুন, সাইহুন শব্দটার অর্থ হচ্ছে সিয়াহা, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় সব সময় দিন রাত আল্লাহর দিনের দাওয়াত পেশ করে, যুদ্ধ করে, লড়াই করে, জিহাদ করে, তাদেরকে বলা হয় আসাইহুন। সাইহুন শব্দের মূল অর্থ হচ্ছে সাঁতার কাটা। সূরায়ে মুজাম্মিলে আপনারা দেখবেন ওখানে আছে আল্লাহ তাআলা নবীকে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুজাম্মিল আপনি রাতের বেলা জাগরণ করুন, আবার আপনি কিছুক্ষণ ঘুমান। ওইটার পর্যায়ে এক পর্যায়ে গিয়ে আল্লাহ বলছেন ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাবিলা, নিশ্চয় আপনাকে দিনের বেলায় লম্বা সাঁতার কাটতে হবে। কি করতে হবে? লম্বা সাঁতার কাটতে হবে। সাঁতার কাটা কেন বলা হলো? আপনারা জানেন নদীতে যখন নৌকা ডুবে যায় তখন যাত্রীরা মুক্তি পাওয়ার জন্য, জীবন বাঁচাবার জন্য সাঁতার কাটে। সাঁতার কাটতে গেলে অবিরাম বিরামহীনভাবে হাত পা সঞ্চালন করতে হবে, একটু ছেড়ে দিলে ডুবে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলছেন ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাবিলা, সূরা মুজাম্মিলের আয়াত, হে নবী আপনাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে। এই সাঁতার মানে নদী না, এই সাঁতার মানে হচ্ছে দিনের দাওয়াতের কাজ করতে গিয়ে, দিনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে বিরামহীনভাবে। একটু বিরাম দেওয়া যাবে না, বিরতি নেওয়া যাবে না, ঠিক আমাদের জন্য মনে রাখতে হবে, আমাদেরকেও দিনের কাজ চালিয়ে যেতে হবে। এই যে আপনারা মাঝে মধ্যে বসবেন আর বাকি সময় ভুলে যাবেন তা হবে না, এখান থেকে যা শিখবেন ওটাকে সবার কাছে পৌঁছাতে হবে। সব সময় ঘরে বসে ছেলে মেয়েদেরকে, বাহিরে গেলে বন্ধু বান্ধবদেরকে, স্বামীকে, এরকম সকলকে সব সময় দিনের দাওয়াত পেশ করা, এটা হলো চার নাম্বার কোয়ালিটি। আসাইহুন, তারা সাঁতার কাটে, তার মানে সাঁতার কাটে অর্থ এই না যে সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটে, নদীকে সাঁতার কাটে, এই সাঁতার কাটা বলা হচ্ছে স্থায়ী ভাবে, বিরামহীন ভাবে সারাক্ষণ তারা আল্লাহর দিনের দাওয়াত প্রচার করে, নিজেদেরকে আল্লাহর দায়ী হিসাবে তৈরি করেছে, এটা আমাদের কাজ করতে হবে। চার নাম্বার গেল। পাঁচ নাম্বার কোয়ালিটি, আর রাকিউন, তারা সব সময় মতো আল্লাহর কাছে রুকু করবে, কোন অবস্থাতেই রুকু, আল্লাহর জন্য যে রুকু করা ফরজ নামাজের মধ্যে এটা বাদ দেবে না। এরপরে ছয় নাম্বার হচ্ছে সাজিদুন, তারা সেজদা করবে, তার মানে নামাজ রোজা সেজদা এগুলো ঠিক মতো করবে। এরপরে বলা হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, সাত নাম্বার হলো আল আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। আদেশ আদেশ করতে হলে পাওয়ার থাকতে হয়, এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে, শক্তি অর্জন করতে হবে, অন্যায় কাজের থেকে বাধা প্রদান এবং সৎ কাজের আদেশ জারি করতে হবে, অনুরোধ না খালি। এজন্য বলা হয়েছে আল আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ জারি করে, ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা নিষেধ করে, বাধা প্রদান করে। আটটা হলো। নয় নম্বরে বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা হাফিজুন সংরক্ষণকারী, লিহুদুদিল্লাহ আল্লাহর সীমানা, আল্লাহর আইনের সীমানা, আল্লাহর বিধানের সীমানা তারা সংরক্ষণ করে। তারা কোনো ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে কোনো ক্ষেত্রে তারা আল্লাহর আইনের সীমানা লঙ্ঘন করে না। ব্যক্তিগত জীবনে আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন, তারা সে পর্দার বিধানকে মেনে চলে, পর পুরুষের সঙ্গে সুন্দর আওয়াজে কথা বলে না। আমি মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারা কিতাবুত তাওহীদ যারা নিয়েছেন, এই কিতাবুত তাওহীদের শেষে দেখবেন মেয়ে লোকদের সম্পর্কে লেখা আছে নরম আওয়াজে পর পুরুষের সঙ্গে কথা বলা নিষেধ, এরকম ভাবে বেপর্দা হওয়া নিষেধ, এগুলো আল্লাহর আইন। এমনি ভাবে আদালতে, ব্যাংকে, সকল ক্ষেত্রে আল্লাহর আইন সংরক্ষণ করতে হবে। আমরা তো মুসলমান, মসজিদে গেলে পুরুষরা আল্লাহর হুকুম মানে, মেয়ে লোকেরা হয়তো নামাজ যারা পড়ে নামাজের সময় মানে, দেখা যায় বেশিরভাগ, আপনাদের কথা বলছি না, বেশিরভাগ এরপরে মার্কেটে চলে যায়, কিভাবে সৌন্দর্য প্রকাশ করা যায় সে কাজ করে, এরপরে দেখবেন ছেলেদের সঙ্গে পার্কে বসে গল্প করছে, এরকম ভাবে ভালোবাসা। আজকে একজন মহিলা আমাকে প্রশ্ন করেছিল যে বিবাহোত্তর ভালোবাসা করা জায়েজ কিনা, আমি বললাম যে এটা শয়তানি, ভালোবাসা করা জায়েজ না, বরং জরুরি বিয়ের পরে, বিয়ের আগে না, বিয়ের আগে কোনো ভালোবাসা নাই। হ্যাঁ, বিয়ে করার জন্য প্রস্তাব হওয়ার পরে যদি প্রয়োজন হয় দেখার, এটা অনুমতি আছে, কিন্তু বিয়ের আগে এই যে ছেলে মেয়েরা একসাথে গল্প করে, চলাফেরা করে, মা বাপ তাদের সুযোগ দিয়ে দেয়, জেনে রাখবেন হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, নাকের জেনা, এগুলো সত্য। চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আল্লাহ যেটা দেখতে নিষেধ করেছেন মেয়ে লোকদের জন্য, পুরুষ পুরুষ জন্য মেয়ে লোককে, আল্লাহ বলছেন অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এটা আপনি দেখবেন ওই যে কিতাবুত তাওহীদ যেটা আছে আপনাদের হাতে, ওটার শেষের দিকে আয়াতগুলো দেওয়া আছে, মুমিন পুরুষদেরকে আল্লাহ বলছেন চক্ষু নিচু রাখার জন্য, আবার মুমিন মেয়ে লোকদেরকে বলেছেন চক্ষু নিচু রাখার জন্য। এখন তারা চক্ষু নিচু রাখলো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোখ হচ্ছে শয়তানের একটা বিষাক্ত তীর, এই চোখের মাধ্যমে একজনকে দেখে এরপরে ভালোবাসা তৈরি হয়, তো চোখের মাধ্যমে দেখলে চোখের জেনা হলো, এরপরে মুখে এটা নিয়ে কথা বলে মুখের জেনা হলো, এরপরে কান দিয়ে তার কথা শুনে, কানের জেনা হলো, এরপরে অন্তরে কল্পনা করে অন্তরের জেনা হলো, এইরকম হাত দিয়ে ধরলো হাতের জেনা হলো, পা দিয়ে তার দিকে গেল পায়ের জেনা হলো, এইগুলো অতিক্রম করার পরে সর্বশেষ হচ্ছে লজ্জাস্থান দিয়ে জেনা করা। এই জন্য মা বোনদেরকে ভালো করে সতর্ক থাকতে হবে, এই শয়তানের যেন তীর আমাদেরকে গ্রাস করতে না পারে, চোখের হেফাজত করা। আমি যে বিষয়টা বলছিলাম, এরকম ভাবে আল্লাহর সীমানা রক্ষা করা, যেটা বলা হচ্ছে সুদ খাওয়া যাবে না, ব্যাংকে গেলে সুদ চলে, আল্লাহ বলছেন সুদ হারাম, আমাদের সরকারগুলো লাইসেন্স দিয়ে সুদকে হালাল করে দিচ্ছে, আল্লাহ বলছেন চোরের হাত কাটার বিধান দিয়েছেন চোর বন্ধ করার জন্য, ওরা সেটা বাতিল করেছে, আল্লাহ তারা বলছেন মূর্তি পূজা করা যাবে না, আমাদের সরকারগুলো সেই মূর্তি তৈরি করে করে রাস্তার মোড়ে বসাচ্ছে আর মানুষকে এই মূর্তি পূজায় বাধ্য করছে, মানুষেরা মূর্তির সামনে ফুল দিচ্ছে, এবং সেই 21 ফেব্রুয়ারি সে সময় বাচ্চাদেরকে নিয়ে স্কুলের সামনে যে শহীদ মিনার নামে মূর্তি তার সামনে নীরবে দাঁড় করাচ্ছে, এরপরে মূর্তি পূজা করাচ্ছে, ফুল দেওয়াচ্ছে, এই সবগুলো হচ্ছে পদে পদে আল্লাহর আইনের সীমা রেখা লঙ্ঘন করা। আল্লাহ তারা বলছেন 9 নম্বর কোয়ালিটি, যে মুমিনদের থেকে আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন তাদের সর্বশেষ কোয়ালিটি হচ্ছে এখানে এই আয়াতে, আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহর হুদুদ আল্লাহর আইনের সীমানা তারা রক্ষা করে সংরক্ষণ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেন, সহিহ হাদিস এটা, যে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, আল্লাহর পক্ষ থেকে হালাল স্পষ্ট হারামও স্পষ্ট, কিন্তু বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইয়ের মধ্যবর্তী আছে কিছু মুস্তাবিহাত সন্দেহযুক্ত জিনিস। এখন সরকারি যদি খাস ভূমি আছে যেখানে সরকারের পশুগুলো চারণ ভূমি, আগে এরকম রাজা বাদশাদের ভূমি থাকতো, তো ওখানে যদি কোনো ব্যক্তি মালিকানার কোনো বকরি বা কোনো ঘোড়া গিয়ে মুখ দিত তার শাস্তি হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই প্রত্যেকটা রাজা বাদশার যেমন সংরক্ষিত খাস ভূমি থাকে, আল্লাহরও সংরক্ষিত এলাকা আছে, তা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ সমূহ আইন সমূহ। এখন যেই রাখাল সতর্ক সে ওই নিষিদ্ধ এলাকার ধারে কাছেও যায় না। ঠিক এরকম ভাবে যেই মুমিনরা আল্লাহর কাছে জান এবং মাল বিক্রয় করে দিবে তারা আল্লাহর নিষিদ্ধ দূরের কথা, আল্লাহর নিষেধের ধারে কাছেও যাবে না, সন্দেহযুক্ত জিনিসগুলো তো তারা লিপ্ত হবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, সন্দেহযুক্ত জিনিসকে বর্জন করে সন্দেহমুক্ত জিনিসগুলো গ্রহণ করো। আমরা কোরআনুল কারীমের সূরা তওবার 111 আয়াতে জানলাম যে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ হচ্ছেন ক্রেতা, মুমিন হচ্ছে বিক্রেতা, মুমিনের জান মাল হচ্ছে পণ্য আর জান্নাত হচ্ছে বিনিময় মূল্য। এই মূল্য জান মালটা কেমন হতে হবে তার কিছু গুণ আমরা এখান থেকে জানলাম সূরায়ে তওবার 112 নম্বর আয়াতে। এরপরে আমি আরো কিছু আলোচনা করছি সূরায়ে আলে ইমরানের 17 নম্বর আয়াত থেকে, আল্লাহ তাআলা সেখানে আরো কিছু কোয়ালিটি বয়ান করেছেন। এই মুমিনদের এই গুণগুলো অর্জন করতে আপনারা খুব ভালো করে এগুলো শুনবেন, যেন রমজানকে সামনে রেখে আমরা এই কোয়ালিটি এই গুণগুলো আমাদের মধ্যে অর্জন করতে পারি, তাহলেই কেবলমাত্র আল্লাহ আমাদের জীবন এবং আমাদের মাল ক্রয় করে নেবেন, নতুবা আল্লাহ আমাদের মাল কিনবেন না। শিরক যুক্ত, বেদাত যুক্ত, কুসংস্কার যুক্ত, দুর্বল এরকম নোংরা এই পচা মাল আল্লাহ তাআলা কিনবেন না। সেজন্য আরো কিছু কোয়ালিটি সূরা আল ইমরানের 17 নম্বরে আল্লাহ বলছেন, এখানে 5টা আছে, আগের 9টা এখানে আছে 5টা, এটা আমরা এক এক করে শুনবো। 1 নম্বর আস-সাবিরিন, 2 নম্বর হচ্ছে আস-সাদিকিন, 3 নম্বর হলো আল-কানিতিন, 4 নম্বর হলো আল-মুনফিকিন, 5 নম্বর হলো আল-মুস্তাগফিরিন বিল আসহার। 1 নম্বর কোয়ালিটি এখানে আস-সাবিরিন, এই মুমিনরা হবে সাবিরিন, ধৈর্যশীল অটল থাকবে তারা। ধৈর্য মানে এই না যে আপনাকে একজন থাপ্পড় দিল এক গালে আর এক গাল পেতে দিলেন যে ভাই ব্যথা পেলেন কিনা, যেটা আমাদের তাবলিগের ভাইরা বলে থাকে, এরা দেখবেন এই তাদের যে ইসলাম সেই ইসলামে কারোর সঙ্গে মারামারি নাই, কুফাররা মারবে আমরা মার খাবো না, এটা না। এই জন্য মনে রাখতে হবে সবর শব্দের অর্থ এইটা না যে একজনে মারলো আমি ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকলাম কিছু বললাম না। সবর মানে হচ্ছে অটল, বিপদে আপদে ধৈর্য ধারণ করা, দৃঢ়তা ঠিক রাখা, অটল থাকা, যেন কোন রকম দুর্বলতা না আসে, এটার নাম হচ্ছে সবর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে সাহাবীর অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মরে যাচ্ছি, আপনি কি দোয়া করবেন না, আল্লাহকে ডাকবেন না আমাদের জন্য, আমরা তো শেষ হয়ে যাচ্ছি জুলুম নির্যাতনে মক্কা বসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমরা আগের যুগে যারা ছিল তোমাদের আগে, তাদের এক একজনকে লোহার পেরেক মেরে রৌদ্রে চিত করে ফেলে রাখা হতো, পরাত দিয়ে মাথা পর্যন্ত চিরে রাখা হতো, তাদেরকে গর্ত করে তার মধ্যে জীবন্ত কবর দেওয়া হতো। এরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। মনে রাখতে হবে সাবর মানে হচ্ছে এই অটল থাকা, বিপদে আপদে মানুষের তিরস্কার করলো, মানুষের নির্যাতন করলো, জুলুম করলো, এক্ষেত্রে সবর করা। কারণ দিনের কথা যদি সহিভাবে বলতে চান তাহলে জেনে রাখবেন আপনার উপরে বিপদ আসবে, মানুষেরা তিরস্কার করবে। আর যদি তাবলিগওয়ালাদের মতো খালি লা ইলাহা মানে কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়, লা ইলাহার মানে এইটা বলেন, তাহলে আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু লা ইলাহার মানে এটা নয়, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কারো আনুগত্য করা যাবে না, কোন বিধানদাতা নেই, কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। এই ঘোষণা যদি আপনি করেন, লা ইলাহার এই মানে যদি বলেন, জেনে রাখবেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে গালিগালাজ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, হত্যা করার চক্রান্ত করা হয়েছে, আপনিও যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঠিক মতো সেই অর্থ প্রকাশ করেন, লা ইলাহা কোন ইলাহ নেই, কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই, কোন গণতন্ত্র মানি না, সমাজতন্ত্র মানি না, রাজতন্ত্র মানি না, জনগণ ক্ষমতার মালিক মানি না, এমপিরা ক্ষমতার মালিক মানি না, এমপিদের আইন মানি না, মানুষের তৈরি করা কোন বিধান মানি না, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, তাহলে কি এখনো এই সমাজে আমাদেরকে পাথর মারবে না? পাথর মারবে, গালি দিবে, আমাদেরকে হত্যা করার চক্রান্ত করবে। সেজন্য মনে রাখতে হবে বিপদ আসবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন আস-সাবিরিন, সবর করতে হবে, অটল থাকতে হবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, ঈমান থেকে সরে যাওয়া যাবে না। এরপরে বলা হয়েছে আস-সাদিকিন, সত্যবাদী হবে, আস-সাদিকিন তারা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। সবর মানে আরেকটু কথা বলে নেই, সবরিনটা ওই যে এক শিক্ষক একটা তার কাছে একটা সাপ আসলো, তো সাপ এসে বলল যে পীর সাহেবের কাছে, পীর সাহেবের কাজ কি মানুষের জেহাদি স্প্রিয়া নষ্ট করে দেওয়া। তো পীর সাহেব বলল সাপকে, দেখো তুমি তো সাপ, তোমাকে আমি মুরিদ বানাবো না, তোমরা মানুষকে দংশন করো, অন্যভাবে কাটো। তো সাপ বলল যে না, আমি ওয়াদা করছি আপনার সঙ্গে, আমি কোনো মানুষকে দংশন করব না। পীর সাহেব বলল ঠিক আছে, তোমাকে মুরিদ বানাইলাম, কাউকে দংশন করবো না, যাও জিকির আজগার করো, সবক বাতাই দিল। ওই সাপ জঙ্গলে গিয়ে পীরের বাতলানো সবক আদায় করতে লাগলো। এরপরে ধান পাকা হয়ে গেল, ধান খেতে ছিল কৃষক, ধান কাটতে কাটতে রাত্র হয়ে গেল। রাতের বেলায় কৃষক রশি পাবে কোথায় ধান আটি বাঁধার জন্য, ওই সাপটাকে রশি মনে করে আটি বাঁধল। সাপ মনে মনে বলে, দেখো আমি পীর সাহেবের কাছে অঙ্গীকার করেছি আমি কাউকে কাটবো না, নতুবা আমি কেমন রশি এটা তুমি ঠিক পাইতা। তো যাই হোক, কৃষক আটি বাঁধে নিয়ে গেল বাড়িতে, তারপরে খুলে রশিটা ফেলে দিল। সাপ ঘাড় মোড়াতে মোড়াতে চলে গেল পীর সাহেবের বাড়িতে। আবার বলল, হুজুর আপনার কথা মেনে আমার তো ঘাড় ভাঙ্গা শেষ। পীর সাহেব বলল, ব্যাপার কি, কেমন ভাবে জিকির করেছো, কেউ তো এ পর্যন্ত অভিযোগ করে নাই। কয়ে না, ওইটা না, আপনি যে বলেছেন কাউকে দংশন করা যাবে না, আমি সেজন্য দংশন করি নাই, কৃষক আমাকে রশি মনে করে তারপরে ধানের আটি বেঁধে বাড়ি নিয়ে গেল, আমার মাজা ভেঙে ফেলেছে, ঘাড় ভেঙে ফেলেছে। পীর সাহেব বলল, আমি তোকে তো দংশন করতে নিষেধ করেছি, ফোঁস করতে নিষেধ করি নাই, তুই যদি ওই কৃষক যখন তোকে রশি মনে করে ধরলো ওই সময় ফোঁস করতি, দেখতি কৃষক তিনটা লাভ দিয়ে একেবারে দিল্লি পার হয়ে আমেরিকার হোয়াইট হাউস ছেড়ে 36,000 ফুট উপর গিয়ে বসে থাকতো। বুশ দেখেন নাই কেমন করেছিল? আমাদের মনে রাখতে হবে, আজকে মুসলমানরা সবরের ভুল ব্যাখ্যা করার কারণে, মিথ্যা ব্যাখ্যা করার কারণে আজকে মুসলিমদেরকে কুফফাররা হত্যা করছে, জুলুম নির্যাতন করছে। বসনিয়াতে, চেসনিয়াতে মারলো, কাশ্মীরে মারলো, আফগানিস্তানে হত্যা করছে, ফিলিস্তিনে হত্যা করছে, ইরাকে হত্যা করছে, আর আমাদের মুসলমানরা ঠান্ডাভাবে সব নির্যাতন সহ্য করে নিচ্ছে। এই জন্য মনে রাখতে হবে, আস-সাবিরিন মানে হচ্ছে অটল থাকা। এরপরে দুই নম্বরে আস-সাদিকিন, সত্যবাদী, কোনো মুমিনরা মিথ্যা বলবে না, এটা মনে রাখতে হবে। আমাদের প্রত্যেকের এই গুণগুলো অর্জন করতে হবে। এখন আমি সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াত থেকে বলছি, আস-সাদিকিন তারা সত্যবাদী হবে, মুনাফিকরা মিথ্যা কথা বলে। হাদিসে বলা আছে, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকদের লক্ষণ তিনটা। এক নম্বর হচ্ছে যে তারা যখন কথা বলে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। এজন্য আপনারা ও আমরা সবাই এই দুই নম্বর যেটা বলা হলো আস-সাদিকিন, এটা অর্জন করব। তিন নম্বর আল কানিতিন, কানিতিন মানে হচ্ছে অল্পতুষ্ট, কেবল চাই, আরো চাই। হাদিসে বলা আছে, লা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস পূরণ করতে পারবে না। দুনিয়াতে যত সম্পদ অর্জন করবে আরো সে চাই, আরো চাই, আরো চাই। এজন্য মুমিনদের একটা সিফাত হচ্ছে আল কানিতিন, তারা অল্পতে তুষ্ট থাকে, আল্লাহ তাআলা যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করে। মাল উপার্জন করা নাজায়েজ না, তবে মনে রাখতে হবে এই উপার্জন করতে গিয়ে, যেমন নৌকা পানিবিহীন চলতে পারে না, কিন্তু পানি যদি নৌকার ভিতরে ঢুকে তাহলে এই পানি নৌকা ডুবার কারণ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলতে হলে আমাদেরকে দুনিয়ার সম্পত্তির প্রয়োজন আছে, মালের প্রয়োজন আছে, কিন্তু সেই মাল আমাদের অন্তরে স্থান দেওয়া যাবে না, মালের মহাব্বত তৈরি করা যাবে না। এজন্য আল্লাহ বলছেন আল কানিতিন। চার নম্বর হচ্ছে আল মুনফিকিন, তারা ইনফাক করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই যে দিনী কাজে ব্যয় করা সবচেয়ে জরুরি কাজ। আপনারা এই যে কিতাবুল আকায়েদ হাতে পেয়েছেন, আপনারা সূচি পড়লে হয়তো বুঝতে পেরেছেন, মানব জীবনের ইসলামের জন্য যে আকীদাগুলো জানা দরকার, কত জিনিস এখানে লেখা হয়েছে। এখানে কোনো কিস্সা কাহিনী নাই, কোনো পীরের কাহিনী না, পীরের গল্প না, সম্পূর্ণ কোরআন এবং হাদিসের দলিল দিয়ে তারপরে লেখা হয়েছে। এই কিতাবটা ছাপাতে গিয়ে আমাদের 2 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে, 2,000 কপি 2 লক্ষ টাকার উপরে। এক এক কপি যদি 100 করে ধরেন তাতেও 2 লক্ষ টাকা। তাহলে আমরা এটা খরচ আমাদের পড়েছে, বাধাইটা দেখেছেন কি মজবুত বাধাই, কাগজগুলো ভালো, ছাপাগুলো ভালো। এটা আপনারা পারেন এই জিনিসগুলোকে এক একজনে 100 কপি বা 500 কপি এটার ছাপার খরচ দিতে পারেন, তাহলে আমরা বিলি করতে পারি হাদিয়া দিয়ে মানুষকে। তো এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা অন্তর্ভুক্ত। এরকম ভাবে জীবন থাকতে সাদকা জারিয়ার কাজ করা যাওয়া, আর সাদকা জারিয়ার সবচেয়ে ভালো কাজ হচ্ছে দ্বীনি এলেম প্রচারে অংশগ্রহণ করা। আপনারা এই যে দাওয়াতের কাজ করছেন এটাও সাদকা জারিয়া। আপনি দাওয়াত দিচ্ছেন একজনকে, সে দাওয়াত দিবে আরেকজনকে, একজনকে একটা দাওয়াত দিয়ে অথবা একটা সহি কিতাব দিয়ে আপনি তাকে উপকার করলেন। এই জন্য আপনারা পরস্পরে হাদিয়া দিবেন, উপহার দিবেন এই কিতাবগুলো, আর কিতাবগুলো দেওয়ার সাথে সাথে আপনি দাওয়াত দিয়ে দিবেন এই কিতাবে কি কি আছে। আমি যেমন এখানে এসে আপনাদেরকে বলেছি আপনারা সূচিটা পড়ে নেন, কেন এই সূচিটা পড়ার মানে হচ্ছে কিতাবটা পড়ার জন্য উদ্বুদ্ধ করা, কি আছে তা উপলব্ধি করা। আপনিও এরকম ভাবে যাকে দিবেন তাকে এই সূচিটা পড়তে বলবেন বা নিজে পড়ে শোনাবেন তাকে, তার ভিতরে জানার আগ্রহ তৈরি করবেন। সে বুঝবে যে আমি অনেক কিছু জানি না প্রশ্নগুলো পড়লে, তারপরেই সে পড়তে উদ্বুদ্ধ হবে। এইভাবে আপনি যদি একজনকে দাওয়াত দান করেন, আপনার মাধ্যমে সারা জীবনে যদি একটা লোক হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান, তোমার মাধ্যমে আল্লাহ তাআলা যদি একজন মানুষকে হেদায়েত দান করেন, খায়রুল লাকা মিন হুমুরিন নাম, সেটা তোমার জন্য আরবের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল লাল উট, আল্লাহর রাসূল বলেন তার চেয়ে উত্তম। কাজেই আপনারা মনে রাখবেন, যদি আপনার মাধ্যমে একটা মেয়ে লোক, একটা মা, একটা বোন আল্লাহর দিনের পথে চলে আসে, ইসলামের পথে চলে আসে, তাহলে সে সারা জীবন যে আমল করবে তার একটা অংশ আপনার আমল নামে পৌঁছতে থাকবে। আবার সে যাকে দাওয়াত দিবে সেখান থেকে কেয়ামত পর্যন্ত আপনার মাধ্যমে যে হেদায়েত পেল, তার মাধ্যমে যে হেদায়েত পেল, তার মাধ্যমে যে হেদায়েত পেল, সে তার সন্তানদেরকে, ভাইদেরকে, স্বামীকে, যাদেরকে দাওয়াত দিবে, এই সবগুলোর সবের আমল আপনার আমল নামে পৌঁছতে থাকবে যেটা আপনি দাওয়াত দিয়েছেন। এই জন্য মনে রাখতে হবে, এই দিনই কাজে আপনারা জান মাল ব্যয় করবেন, সময় ব্যয় করবেন, অর্থ ব্যয় করবেন, কিতাব কিনে হাদিয়া দিবেন, আরো যদি কারো সচ্ছলতা থাকে তাদেরকে বলবেন যে এরকম কিতাব ছাপানো হচ্ছে না, আমাদের আরো কিছু কিতাব লেখা আছে, অর্থের অভাবে কিতাবগুলো ছাপানো হচ্ছে না। তো এই জন্য আপনারা এই মুনফিকিন, এটা চার নাম্বার কোয়ালিটি। মুনফিক মানে হচ্ছে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, অর্থ সম্পদ ব্যয় করে, আল্লাহর দেওয়া অর্থ, আল্লাহর দেওয়া সম্পদ যারা ব্যয় করে। এরপরে পাঁচ নাম্বার কোয়ালিটি, আল্লাহ বলছেন ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, মুস্তাগফিরিন ইস্তিগফার করে, তওবা করে, ক্ষমা চায়, বিল আসহার ভোর রাতে উঠে গভীর রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আসমানে অবতীর্ণ হন আর ডাকেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আছো কোন ব্যক্তি যে আল্লাহর কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুক আল্লাহ, আছো কোন ব্যক্তি আমার কাছে রিজিকের জন্য আবেদন করবে আমি তার রিজিকের ফয়সালা করে দিব, আল্লাহ মিন মুবতালান ফাউ আফিয়াহু, আছো কোন বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে বিপদে পড়ে প্রার্থনা করবে, রোগ মুক্তির জন্য আবেদন করবে আমি তার রোগের মুক্তি দান করব, রোগের থেকে মুক্তি দেওয়ার মালিক কে, রিজিক দেওয়ার মালিক কে, এরকম বিপদ থেকে উদ্ধার করার মালিক কে, আল্লাহ, আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য এই সূরা আলে ইমরানের ১৭ নম্বর আয়াতের সর্বশেষ বক্তব্য হচ্ছে ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, আল্লাহর কাছে গভীর রজনীতে ভোর রাত্রে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে। এইখানে বলা হয়েছে পাঁচটা, আগের চার নয়টা এই সূরা আলে ইমরানের ১৭ নম্বর আয়াতে, পাঁচটা মোট হলো ১৪টা। এরপরে সূরায় আল মুমিনুন এইখানে আছে আরো কয়েকটা গুণ। এখানে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল হয়েছে ওই মুমিনরা। আপনি যে এই গুণগুলো অর্জন করতে পারেন, এবারে আল্লাহ তাআলা আপনাকে সার্টিফাই করছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল হয়েছে ওই সকল মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক হচ্ছে রমজান মাসে রোজা রাখা, এটা তো জরুরি, তবে মেয়ে লোকদের যদি ওজোর থাকে সেক্ষেত্রে আল্লাহ সুযোগ দিয়েছেন তারা অন্য সময় রাখবে। রমজান মাসে রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু আমালি ইবনে আদম লাহুল হাসানাতু বি আশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতি দাইফিন, বনি আদমের যে কোনো নেক আমল সব আমলগুলো দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন ইল্লা সিয়াম, তবে রোজা ছাড়া, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ, রোজা যেহেতু শুধুমাত্র আমার জন্য রাখা হয় আমি কেবলমাত্র এর প্রতিদান দিব, বিনিময় দান করব। আল্লাহ নিজেই এর বিনিময় দিবেন। আল্লাহ তাআলা বলছেন তারাকা শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, রোজাদার ব্যক্তি তার শাহওয়াত, তার খানা পিনা এই সবগুলো আমার জন্য ত্যাগ করে আমি তার জন্য নিজে প্রতিদান দান করব। রোজা সম্পর্কে আল্লাহর রাসূল আরো বলেন মান সামা রমাদান ইমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। তবে শর্ত আছে, পূর্ণ ঈমান, শিরক মুক্ত ঈমান। আপনারা আমার ওই কিতাবুল আকায়েদটা ভালো করে পড়বেন, দেখবেন শিরকের চ্যাপ্টারে একেবারে লম্বা আলোচনা আছে, শিরক করলে কি অসুবিধা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে শিরক যদি কোনো ব্যক্তি করে তাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এর উপর আয়াত দেওয়া আছে, অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এজন্য আপনারা শিরিক সম্পর্কে জানবেন, শিরিক কি? শিরিক হচ্ছে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে ভায়া মাধ্যম নির্ধারণ করা। যেমন আমাদের সমাজে অনেকে পীরদেরকে ভায়া মনে করে, কবরওয়ালাকে ভায়া মনে করে, এরকম সবে বরাতে আপনারা দেখেছেন ঢাকার শহরের মাজারগুলোতে টাকা পয়সা দিয়ে মানুষ স্তূপ করে ফেলেছে, এগুলো বেদাত আর এবং শিরিক। কবরওয়ালার কাছে প্রার্থনা করা শিরিক, কোন জীবিত মৃত্যু মানুষকে আল্লাহর মধ্যে ভায়া মাধ্যম মনে করা কি শিরিক, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এরপরে সহি নিয়াত করে রোজা রাখতে হবে। এরপরে রমজান মাসে কিয়াম, কিয়াম মানে হচ্ছে রমজান মাসে আমরা যে তারাবী সালাত আদায় করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো অর্থাৎ দাঁড়িয়ে ইবাদত করলো ঈমানের সঙ্গে, শর্ত হচ্ছে ঈমানের সঙ্গে, শিরক মুক্ত ভেজাল মুক্ত ঈমান অর্জন করে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গফিরালাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে দুই নম্বর হলো সিয়াম পালন করা, কিয়াম করা, সিয়াম, কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ এগুলো। এরপরে তিন নম্বর হলো ইতআমুত তাআম, মানুষদেরকে খাদ্য খাওয়ানো, গরিব দুঃখী অসহায় মানুষকে রমজানে বেশি করে খানা খাওয়ানো, এটা আমরা করব, দান খয়রাতকে বৃদ্ধি করে দেওয়া। আজ হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বেশি করে দান করতেন, আর রমজান মাস এলে আরো বেশি দান করতেন। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে কানা আজওয়াদান নাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি দানশীল ছিলেন আর সবচেয়ে বেশি দান করতেন রমজান মাসে। এটা বুখারি তিরমিজি হাদিস আনাস থেকে বর্ণিত। তিনি বলেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন রমজানে, আমরাও রমজানে বেশি দান করব। রমজান মাসে আমরা আমাদের যে দিনী কাজগুলো আছে, বিশেষ করে অন্য অন্য ক্ষেত্রে দান করার লোক বহুত পাওয়া যায়, কিন্তু আমাদের দিনী কাজগুলো যে আছে, আপনারা জানেন আমাদের একটা মার্কাজ আছে, সেই মার্কাজের মাধ্যমে আমরা রমজান মাসে এই মাদ্রাসার আলেমদেরকে কম্পিউটার প্রশিক্ষণের নামে তাদেরকে জড়ো করি এবং গোটা রমজান মাস তাদের থাকা খাওয়া ফ্রি, তাদেরকে আমরা কম্পিউটার শিখাই। আসলে এটা একটা সাইনবোর্ড, মূলত এই তাওহিদে দাওয়াত শিখানো, কারণ আলেমদের বিকল্প নেই দাওয়াতের কাজ করার জন্য। কিন্তু দেখা যায় আলেমরা কাহিনী কিস্সা কাহিনী শিরিক বেদাত শিখায়, তাবিজ কবজ শিখায়, কোরআন খতম পড়া শিখায়, অথচ এগুলো সম্পূর্ণ বেদাত। এই জন্য আমরা এই আলেমদেরকে রমজান মাসে শিক্ষা দেই, আপনারা এক্ষেত্রেও দান খয়রাত করবেন, এটা আপনাদের কাছে দাবি, যাকাতের টাকা থেকে ফেতরা থেকে আপনারা আদায় করবেন। তো যাই হোক, রমজান মাসে তিন নম্বর কাজ হচ্ছে সাদাকা করা, দান করা। চার নম্বর কাজ হলো ইতআমুত তাআম, মানুষদেরকে খাদ্য খাওয়ানো। পাঁচ নম্বর হলো আল ইজতিহাদ ফি কিরাআতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের গবেষণা করা, কোরআনকে আমল করা, কোরআনের দাওয়াত পেশ করা, এটা আপনারা রমজান মাসে বেশি করে করবেন, কারণ রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। এই রমজান মাসে বেশি বেশি আপনারা দাওয়াতের কাজ করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় কান্নার ভাব আসবে। আপনারা মানুষে যে সুরসার দিয়ে কোরআন তেলাওয়াত করে এটা আসলে সহি না, সহি হচ্ছে মূলত কোরআনের ভিতরে চিন্তা করা, গবেষণা করা, অন্তরের ভিতরে নাড়াচাড়া সৃষ্টি করা। সাহাবায়ে কেরাম যখন কোরআন পড়তেন চোখে পানি আসতো, তো আমরা সেটা করব, আল্লাহর কালামকে পড়ব, কান্নাকাটি করব আল্লাহর কাছে, গোপনে চোখের পানি ঝরাবো রমজান মাসে, এটা আল্লাহর কাছে বড় প্রিয়, এটা আমরা করব। তারপরে রমজান মাসে আমরা আরেকটা বেশি করব, যাদের সুযোগ আছে, এতেকাফ করা। মেয়ে লোকে এতেকাফ করবে ঘরে বসে, একটা নির্দিষ্ট জায়গা করে সেখানে এতেকাফ, শেষে 10 দিন এতেকাফ করা, যাতে করে আপনার সবে কদর আপনারা অর্জন করতে পারেন। আমি দেখেছি গত বছর পুরো রমজান মাসে মক্কায় ছিলাম, এবারও যাওয়ার খেয়াল আছে, শেষ 10 দিন কমপক্ষে মক্কাতে থাকার খেয়াল। তো আমি আপনাদেরকেও বলবো যে আপনারাও যাদের সুযোগ আছে রমজান মাসে ওমরা করতে যাওয়ার, ওমরা করতে যাবেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে, এই ব্যাংকক সিঙ্গাপুর না ঘুরে রমজান মাসটা মক্কা মদিনায় কাটাবেন, দেখবেন যে আল্লাহর রহমত কিভাবে পাওয়া যায়। রমজান মাস সারা রাত্রে ইবাদত চলে, মক্কাতে প্রথমে ঈশার নামাজ হয়, তারপরে তারাবি হয়, তারাবির পরে একটু বিশ্রাম নিয়ে বাইরে খাওয়া দাওয়া করে আবার এসে একটার থেকে কেয়ামুল লাইল শুরু হয়, একেবারে সেহরির আগ পর্যন্ত, এরপরে সেহরি খেয়ে তারপরে ফজর, এই ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাতাম। তো মনে রাখবেন রমজান মাসের রাত্রটাকে বেশি করে আল্লাহর জন্য কাটানো, এরপরে রমজান মাসে লাইলাতুল কদরকে তালাশ করা, এজন্য ইবাদত করা, এরপরে বেশি বেশি করে জিকির দোয়া ইস্তেগফার করা, আল্লাহর কাছে বেশি করে জিকির করা, দোয়া করা, ইস্তেগফার করা, এরপরে রমজান মাসে খেলাধুলা হাসি তামাশা এগুলো বর্জন করা। এইভাবে আমরা রমজানকে পালন করব। আজকে আলোচনা ছিল আমার মূলত রমজানকে সামনে রেখে আমরা রমজানকে কিভাবে স্বাগত জানাবো, রমজানকে কিভাবে বরণ করব, রমজানে আমরা কি করব। তো প্রথম কাজ হচ্ছে এই, আমরা রমজানের প্রস্তুতির জন্য সর্বপ্রথম নিজের আকীদার ভিতর থেকে সমস্ত শিরিক বেদাতকে বর্জন করে আমরা নিজেরা পূর্ণ ইসলামে প্রবেশ করব। ইসলামে প্রবেশ করতে প্রথমে দুইটা সাক্ষী দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একটা, ও আশহাদু আন্না মুহাম্মাদ আব্দুর রাসুল একটা। এই দুই সাক্ষী বুঝে শুনে দিতে হবে। আমরা কিসের সাক্ষী দিচ্ছি? আমি গত আলোচনায় বলেছিলাম আমাদের দেশের মানুষ মুসলমান কালমা পড়েছে কিন্তু বুঝে নাই, এই কালমা পড়ার দ্বারা লাভ নাই। আমাদের মনে রাখতে হবে দুনিয়ার আদালতে যদি কেউ যায় সাক্ষী দেওয়ার জন্য, আদালত জিজ্ঞেস করো তুমি কে, কয় যে আমি তো খুনের মামলার সাক্ষী, বলে আচ্ছা বলো কে খুন করেছে, কয় তা তো জানি না, কাকে করলো কয় তাও জানি না, আদালত কি বলবে বেটা ফাজলামি করার জন্য আসছো, জেলে ঢুকে দিয়ে পুলিশ ডাকো। আমরা এরকম সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নাই, আর অপরদিকে আল্লাহর সব আইন একটাও মানি না, এরা মুসলমান দাবি করে। আমি বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো সার্বভৌম ক্ষমতার মালিক নাই। আবার আমরা বুঝি যে দেশের জনগণ সমস্ত ক্ষমতার মালিক, সংসদ সমস্ত ক্ষমতার মালিক, এরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে তাদেরকে আমরা মানি। আবার সাক্ষ্যও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য মনে রাখতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করবো না, আল্লাহ ছাড়া কাউকে আলিমুল গায়েব মানবো না, আল্লাহ ছাড়া কাউকে ভাগ্যের পরিবর্তনকারী মানবো না, আল্লাহ ছাড়া কাউকে রিজিক দাতা মানবো না, খাদ্য দাতা মানবো না, আল্লাহ ছাড়া কাউকে ভালো মন্দের মালিক মানবো না, সব কিছুর মালিক কে? এইটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর এর বিকল্প করলে তার নাম শিরিক। তাওহীদের বিপরীত কি? তাওহীদের বিপরীত কি? শিরিক। আমরা তাওহীদ গ্রহণ করব, শিরিক বর্জন করব। এই জন্য আমি বারবার বলছি আপনাদেরকে শিরিকের চ্যাপ্টার খুব ভালো করে পড়বেন, কিতাবুল আকায়েদটা নেবেন, যারা যদি কম হয়ে থাকে আমরা পৌঁছে দিব, অসুবিধা নেই, অনেক কিতাব আছে, প্রায় 2000 কিতাব আমার বাসায় আছে, রাখার জায়গা নাই। আপনারা ভালো করে পড়লে বুঝবেন যে বইটার কত মূল্য। বাজারে আলহামদুলিল্লাহ এরকম কোনো বই আপনারা পাবেন না যে বইতে ইসলামী আকিদার একটা প্যাকেজ, পুরো বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তো এই জন্য আপনারা এটা পড়বেন, শিরিক থেকে বাঁচা। দুই নাম্বার বললাম কি, বেদাত থেকে বাঁচবেন। বেদাত মানে হচ্ছে ইসলামের নামে, এবাদতের নামে নতুন তৈরি করা এবাদত, তার নাম কি? বেদাত। বেদাত মানে কি? বেদাত মানে হচ্ছে সবের উদ্দেশ্যে নতুন যে তৈরি করা এবাদত, এগুলো বেদাত। যেমন আমাদের দেশে মানুষ মরলে 3 দিন পরে খতম পড়ায়, মিলাদ পড়ায়, চল্লিশা করায়, এগুলো সব বেদাত। এরকম খতম পড়ায়, কোরআন শরীফ পড়ায় মানুষ মরলেই ডাক দেয় হুজুরদেরকে, এটা জানে রাখবেন, পয়সার বিনিময়ে মৃত্যু ব্যক্তির নামের জন্য তাসবিহ পড়া, তাহলিল পড়া, খতম পড়া সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এই যে ব্যক্তি পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে, এই সমস্ত বেদাত গুলো করছে। শবে বরাতে আপনারা দেখেছেন, শবে বরাতে মানুষেরা হালুয়া তৈরি করেছে, রুটি খেয়েছে, গরু গোস্ত খেয়েছে, আলোক সজ্জা করেছে, এই যে কতগুলো, তারপরে কি কি নামাজ তৈরি করেছে, 12 রাকাত নামাজ পড়তে হয়, প্রত্যেক রাতে 3 বার কুল হল্লা পড়তে হয়, এরা আমরা হাদিস কোরআনে পাই নাই কোথাও, মানুষ তারা তৈরি করেছে। এই শবে বরাতে গোসল করতে হয়, এগুলো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা, জাল, এবং এগুলো সব তৈরি করা মানুষের। মানুষেরা এই সবে বাড়াতে কবরে দৌড়াইলো, মাজারে টাকা দিল, মাজারে গিয়া প্রার্থনা করলো, এই সমস্ত শিরিক বিদআত গুলো থেকে আমাদেরকে বর্জন করতে হবে। এজন্য দেখবেন ওই বইটাতে লেখা আছে আমাদের দেশে প্রচলিত শিরিক, দেখবেন ওই বইটার মধ্যে আছে প্রচলিত শিরিক বিদআত, এটাও পড়বেন, তাহলে আপনারা দেখবেন আপনার মধ্যে কি কি আছে, যেগুলো আছে ওগুলো বর্জন করবেন। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম তাওহীদ গ্রহণ করবেন, শিরিককে বর্জন করবেন, এরপরে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুর রাসূল মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ আমরা মানব, তার তরিকা মানব, তার তরিকার বিপরীত যেটা বিদআত, ওর নাম কি, সুন্নাতের বিপরীত কি বিদআত, সুন্নাতের বিপরীত কি তাওহীদের বিপরীত শিরক, আর সুন্নাতের বিপরীত বিদআত, এগুলো বর্জন করব, শিরিক বিদআতকে বর্জন করব, তাওহীদ এবং সুন্নাকে গ্রহণ করব, এবং এই জন্য আমরা আরো বেশি বেশি পড়াশোনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসকে সামনে রেখে রমজানের প্রস্তুতি স্বরূপ সমস্ত শিরিক বিদআতকে বর্জন করে তাওহীদ এবং সুন্নাকে গ্রহণ করে কোরআন হাদিসের ইসলামকে অনুসরণ করে আমাদের প্রচলিত সব ধ্যান ধারণা এবং সমস্ত রস্ম রেওয়াজকে বর্জন করে কোরআন সুন্না মোতাবেক আমাদেরকে সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।